بسم الله الرحمن الرحيم এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের লাল সবুজের পতাকা, 14 কোটি আদম সন্তানের বেঁচে থাকার অবলম্বন। স্বাধীনতার 36টি বছর অতিবাহিত হলেও স্বাধীনতার সুফল মেহনতি মানুষের দুয়ারে আজও ফিরে আসেনি। তারা ফিরে পায়নি মৌলিক অধিকার, তাই তো এখনো চলছে দুর্নীতির সৈলাব, রাজনৈতিক জিঘাংসা, আর এখনো শোনা যায় মাসলুম মামনের সলচ্চ চিৎকার। স্বাধীনতার স্বপ্ন পূরণে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে চিরচারিত চেনামুখ প্রতিবাদী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী আইনউদ্দিন আল আজাদের বিপ্লবী কণ্ঠে বিপ্লবী পরিবেশনা। তাই তো দুঃশাসনের বিরুদ্ধে সাহসী পরিবেশনা। তাই তো স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি যাহা পাইনি, যাহা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি যাহা পাইনি। তাই তো আমি বিদ্রোহিয়া কথাগুলো বেআইনি, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজের সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজের সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। ওই কৃষকের চোখে করুণ চাহনি দেখিতে আমি চাইনি, ওই কৃষকের চোখে করুণ চাহনি দেখিতে আমি চাইনি। তাই তো আমি বিদ্রোহিয়ার কথাগুলো বেআইনি, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন মামার হাতের পামতা ভাতার মুয়াম, স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেয়া। স্বাধীনতা যেন মামার হাতের পামতা ভাতার মুয়াম, স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেয়া। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে। ওই শহীদ মায়ের বুকের কান্না শুনিতে আমি চাইনি, ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি। তাই তো আমি বিদ্রোহিয়ার কথাগুলো বেআইনি, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি। আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি। ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী, মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি। ফুটপাতে আজি রাত্রি কাটাই অসহায় শিশু নারী, মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি। ওই ক্ষুধিত শিশুর হাহাকার আমি শুনিতে কভু চাইনি, ওই ক্ষুধিত শিশুর হাহাকার আমি শুনিতে কভু চাইনি, তাই তো আমি বিদ্রোহিয়া কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে এফডিসি নামে অশ্লীলতার আসর, স্বাধীনতা মানে মিডিয়া গুলো নজরে কাতর। আজ স্বাধীনতা মানে এফডিসি নামে অশ্লীলতার আসর, স্বাধীনতা মানে মিডিয়া গুলো নজরে কাতর। মায়ের জাতি অপমান আজ রাস্তায় পথে ঘাটে, ইজ্জত আবরু ঢাকার লাগি বস্ত্র নাহি জোটে। মায়ের জাতি অপমান আজ রাস্তায় পথে ঘাটে, ইজ্জত আবরু ঢাকার লাগি বস্ত্র নাহি জোটে। ওই মায়ের জাতির অপমান আমি দেখিতে কভু চাইনি, ওই মায়ের জাতির অপমান আমি দেখিতে কভু চাইনি, তাই তো আমি বিদ্রোহিয়ার কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দেয় গালি, শিক্ষার ঝুলি মাথায় নিয়েও বিবেক দিয়েছে বলি। আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দেয় গালি, শিক্ষার ঝুলি মাথায় নিয়েও বিবেক দিয়েছে বলি। ইচ্ছে মতো আবল তাবল বকিছে ধর্মদ্রোহী, যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতা এত নহি। ইচ্ছে মতো আবল তাবল বকিছে ধর্মদ্রোহী, যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতা এত নহি। স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি, এই স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহিয়া কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি যাহা পাইনি, যাহা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি যাহা পাইনি, তাই তো আমি বিদ্রোহিয়ার কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।